রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে দর্শের ফিকহের অবৈধ বিবাহ, কোন কোন বিবাহ কিভাবে হারাম, কার সঙ্গে বিবাহ হারাম ইত্যাদি। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নারী পুরুষ বৈধভাবে যৌন সুখ উপভোগ করতে পারে, কিন্তু কোন পুরুষ নারীর জন্য বৈধ এবং কোন নারী পুরুষের জন্য অবৈধ বা অগম্যা, তার বিস্তারিত বিধান রয়েছে ইসলামে। এমন কতগুলি কারণ রয়েছে যার কারণে নারী পুরুষের আপোষে কোন সময়েই চিরদিনকার জন্য বিবাহ বৈধ নয়, কোন সময়ই না। সে কারণ কি? প্রথম কারণ হল রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক থাকলে নারী পুরুষের বিবাহ অবৈধ। নম্বর এক, পুরুষের পক্ষে তার মা, পুরুষের পক্ষে তার মা, দাদি নানি, মানে দাদি নানিও হচ্ছে মা, আমাদের দেশে যে প্রচলিত আছে দাদি নানির সঙ্গে কি করা হয়, ঠাট্টা করা হয়, ভাই বলে, তাই না? পোতাকে কি বলে? নাতিকে ভাই বলে, ভাই না বেটা। অতএব বেটা সম্পর্ক, মা বেটার সম্পর্ক, নানির মায়ের সঙ্গে যেমন বেটার সম্পর্ক, তেমনি নানি বা দাদির সঙ্গেও বেটার সম্পর্ক। সুতরাং পুরুষের পক্ষে তার মা হারাম, দাদি হারাম এবং নানি হারাম। আর মহিলার পক্ষে তার বাপ যেমন হারাম, তেমনি তার দাদা এবং নানা দুজনই হারাম। এবং আপোষে এই শ্রেণীর উপহাস করা হারাম। এই শ্রেণীর উপহাস করা কি হে গিন্নি, আমি তোমাকে বিয়ে করবো বলে না বলে না, এগুলো হচ্ছে অসভ্যতা, অশ্লীলতা। অবশ্য যে পাশের বাড়ির খামার থেকে আমাদের বাড়ি ঢুকেছে, তো বোঝা গেল কি যে তারাও হচ্ছে এক শ্রেণীর বাপ, দাদা হচ্ছে বাপ এবং নানা হচ্ছে বাপ। নম্বর দুই, পুরুষের পক্ষে তার কন্যা, পুরুষের পক্ষে তার মেয়ে, এটা গেল উপর দিয়ে, এবার নিচে, পুরুষের পক্ষে তার মেয়ে বা বেটি এবং নাতি নপুতি, বেটির বেটি এবং বেটার বেটি, পুরুষের পক্ষে তার মেয়ে এবং তার মেয়ে এবং তার মেয়ে, আর বেটার বেটি এবং তার বেটি, এইভাবে যত নেমে যাবে সবই হারাম। আর নারীর পক্ষে তার নিজের ছেলে এবং ছেলের ছেলে এবং মেয়ের ছেলে, সবই হারাম। এগুলো হচ্ছে সবই হারাম। তিন নম্বর হচ্ছে পুরুষের পক্ষে তার সহদরা, বৈপেত্রেয়ী ও বৈমাত্রেয়ী বোন, বোনজি ভাইজি ও তাদের মেয়ে, ভাইপো ও বোনপোর মেয়ে। আর নারীর পক্ষে তার সহদ, বৈপিত্রীয় বা বৈমাত্রীয় ভাই, ভাইপো, বোনপো, তাদের ছেলে এবং ভাইজি ও বোনজির ছেলে, এসব হারাম। কি হলো তাহলে? সহদরা, বৈপিত্রীয় এবং বৈমাত্রীয়। বৈপিত্রীয় বৈমাত্রীয় মানে সহদরা মানে সদর যাকে বলে, নিজের মায়ের মা বাপের ওরসে। আর বৈপিত্রীয় মানে বাবা আলাদা কিন্তু মা এক, আর বৈমাত্রীয় মানে বাবা এক আর মা পৃথক। এই শ্রেণীর ভাই, তিন প্রকার ভাই হল এবং তিন প্রকার বোন হল, এসবই হারাম এবং তাদের মেয়েরাও হারাম। এখানে একটা কথা বলে নি, চাচাইতো বোন বা চাচাইতো ভাইয়ের মেয়ে হারাম না? হারাম না। চাচাইতো ভাইয়ের মেয়েকে বিয়ে করতে পারেন? চাচাইতো বোনের, চাচাইতো বোনের সঙ্গে বিবাহ জায়েজ, তেমনি তার মেয়ের সঙ্গেও বিবাহ জায়েজ। তেমনি পুরুষের পক্ষে তার ফুপু, ফুপু মানে বাপের নিজের বোন অথবা বৈমাত্রেয় বা বৈপিত্রেয় বোন, দুই রকমই হারাম। তেমনি নারীর পক্ষে তার চাচা, নারীর পক্ষে তার চাচা, বাপের আপন অথবা বৈপিত্র বৈমাত্রেয় ভাই, সবই হারাম। এখানে বলে রাখা ভালো যে ফোফা, ফুপুর স্বামী ফোফা, মেয়ের জন্য হারাম না হালাল? সাময়িক ভাবে যদি ফুপুর বেঁচে থাকে তাহলে যায় না, কিন্তু ফুপু মারা গেলে বা ফুপুকে তালাক দিলে তারপরে তার সঙ্গে বিবাহ জায়েজ। তেমনি চাচি, আপনার সঙ্গে চাচির বিবাহ বৈধ না অবৈধ? চাচা থাকলে তো কোন স্বামী বাচ্চা থাকলে তো কোন মেয়েকে বিয়ে করতে পারে না, কিন্তু যে যদি চাচি মানে এমনি বিধবা হয় অথবা তালাক প্রাপ্তা হয় তাহলে তার সঙ্গে আপনার বিবাহ বৈধ। বুঝতে পারলেন? চাচা বেঁচে থাকে না তাহলে তার মেয়ে ছেলে স্বামী বেঁচে থাকলে আরেকটা বিয়ে করা যায়, তাই না? কিন্তু পুরুষ তো আর পারে না, তাই না? এখন যদি বলেন চাচা বেঁচে থাকলে তার চাচিকে বিয়ে করা যায় না, এরকম কথা হলো? চাচা বেঁচে থাকলে তো তারই স্ত্রী, তাকে আবার কি করে বিয়ে করবে? চাচা মারা গেলে অথবা তালাক দিলে চাচিকে আপনি বিয়ে করতে পারেন, আর এই জন্য চাচির সঙ্গে পর্দা আছে আর ফোফার সঙ্গে মহিলার পর্দা আছে, যেমন আপনার মামির সঙ্গে আপনার পর্দা আছে, মামির সঙ্গে আপনার কি করা দেখা সাক্ষাৎ করা জায়েজ নয়। মায়ের মামির সঙ্গে বিয়ে হতে পারে মামা তালাক দেওয়ার পর অথবা মারা যাওয়ার পর। ওই রকম খালুর সঙ্গে মেয়ের বিয়ে হতে পারে, খালু মানে খালা কি বলে, খালা মারা যাওয়ার পর খালুর সঙ্গে, খালা থাকতে কিন্তু হবে না, খালা মারা যাওয়ার পর খালুর সঙ্গে মহিলার বিবাহ হতে পারে। এই জন্য খালুর সঙ্গে নির্জনতা অবলম্বন করা কিংবা কোথাও যাওয়া আসা বৈধ নয়, বরং এদের সঙ্গে পর্দা জরুরি। ব্যাস, পুরুষের পক্ষে তার খালা হারাম, ঠিক আছে, আর মহিলার পক্ষে তার মামা হারাম। আর তার মানে পুরুষের পক্ষে মামি হারাম নয় আর মহিলার পক্ষে খালু হারাম নয়, তবে খালা থাকলে সেটা আলাদা কথা। প্রকাশ থাকে যে সৎ মায়ের বোন, সৎ খালা পুরুষের জন্য এবং সৎ মায়ের ভাই, সৎ মামা নারীর জন্য হারাম বা মাহরাম নয়, এদের আকস্মিক বিবাহ বৈধ। কথাটা বুঝলেন? বুঝত? ছয় নম্বর, পুরুষের পক্ষে তার বাপ মায়ের খালা বা ফুফু এবং নারীর পক্ষে তার বাপ মায়ের চাচা বা মামা অবৈধ। যেমন নিজের মামা হারাম, তেমনি বাপ মায়ের মা মামাও হারাম। ওই রকম পুরুষের জন্য তার খালা তো, ফুফা তো, মামা তো, চাচা তো বোন, এবং তাদের মেয়ে মানে এই বোনদের মেয়ে বুঞ্জি বৈধ ও গম্য। বুঞ্জি মানে নিজের বোনের মেয়ে না, ওই এইসব বোনদের মেয়ে। অনুরূপ নারীর জন্য তার খালা তো, ফোপা তো, মামা তো, চাচা তো, ভাই ও ভাইপো বৈধ ও গম্য। মানে মামা তার ভাই যত ভাই আছে এরা সব ভাই ভাই করে ঘর ঢোকে, তাই না? ভাই ভাই করে ঘর আছে এবং ভাই ভাই করে এসে বোনদের সর্বনাশ করে। এদের কিন্তু আপসে দেখা সাক্ষাৎ বৈধ নয়, এদের সঙ্গেও নয়, এদের ছেলেদের সঙ্গেও নয়। বলবে আমার ভাই না, তোমার ভাই হলো কি করে? সে তো আপন ভাই নয়, আপন ভাইয়ের ছেলে না হলে ভাই বোন নয়, যার সঙ্গে বিবাহ হারাম, বরং তার সঙ্গে পর্দা ওয়াজিব। রক্তের সম্পর্ক যদি কৃত্রিম হয় তবে বিবাহ হারাম নয়, কৃত্রিম মানে। সুতরাং রোগিণীকে রক্ত দিয়ে বাঁচিয়ে তাকে বিবাহ করা রক্তদাতা পুরুষের জন্য অবৈধ নয়। রক্তের সম্পর্ক, আপনি একটা মেয়েকে রক্ত দিয়ে বাঁচালেন, তার সঙ্গে কি রক্তের সম্পর্ক হয়ে গেল? না না, রক্তের এ সম্পর্ক না, রক্তের সম্পর্ক হবে গর্ভ থেকে, রক্তের সম্পর্ক হয় গর্ভ থেকে। ওপরে পরবর্তীতে সিরিঞ্জের মাধ্যমে রক্ত যে কাউকে দেওয়া হয় তাহলে এতে সম্পর্ক কায়েম হয় না, আর এই জন্য স্বামী তার স্ত্রীকে রক্ত দিতে পারে, তাই না? নাকি বাপ হয়ে যাবে? না, স্বামী স্ত্রীকে রক্ত দিতে পারে, স্ত্রী তার স্বামীকে রক্ত দিতে পারে। দ্বিতীয় কারণ হল বৈবাহিক সম্পর্ক, মানে বৈবাহিক সম্পর্কে কোন কোন পুরুষ কোন কোন মহিলার জন্য এবং কোন কোন মহিলা কোন কোন পুরুষের জন্য হারাম। নম্বর এক, পুরুষের জন্য শাশুড়ি, পুরুষের জন্য শাশুড়ি মা বলা হয় না, এই জন্য মানে স্ত্রীর মা মানে আপনারও মায়ের মতো। অতএব স্ত্রী ও শ্বশুরের মৃত্যু বা তালাকের পরেও, শ্বশুর মারা গেলেও কিন্তু শাশুড়ির সঙ্গে, এটা সাময়িক না, একবার চিরদিনকার জন্য হারাম। নান শ্বাস দাঁত শ্বাস এ সবাই হারাম। অনুরূপ নারীর পক্ষে তার শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর সবাই হারাম। নম্বর দুই, রমিতা অর্থাৎ যার সঙ্গে আপনার সঙ্গম হয়েছে এমন স্ত্রীর অপর স্বামীর কন্যা, ও তার বংশজাত কন্যা ও পুতিন বা নাতিন স্ত্রীর সাথে মিলন হলে তবে মিলনের পূর্বে মারা গেলে বা তালাক দিলে তার মেয়ে অবৈধ বা অগম্য নয়। তদনুরূপ নারীর জন্য তার স্বামীর অপর স্ত্রীর ছেলে ও তার বংশজাত ছেলেও অবৈধ। আপনি যাকে বিয়ে করেছেন সেই মহিলার আগের স্বামীর মেয়ে আছে, সেই মেয়ে কি আপনার জন্য হালাল? না, আপনার জন্য হালাল না। তবে শর্ত হল যে মিলন হয়ে থাকতে হবে। যাই হোক, তেমনি পুরুষের জন্য কি বলে মহিলার জন্য এমন এক স্বামীকে বিয়ে করেছে যার আগেকার ছেলে আছে, সেই ছেলের সঙ্গে তার বিয়ে যায়, সৎ ছেলে যাকে বলে, না, সে তার সঙ্গে তার বিয়ে হারাম। নম্বর তিন, পুরুষের জন্য তার সৎ মা, সৎ মা হারাম। বাপ তার সাথে মিলন করুক অথবা না করুক, বাপ কেবল বিয়ে করলেই ওই মহিলা তার জন্য এই ছেলের জন্য চিরদিনকার জন্য হারাম, তার সঙ্গে মিলন হোক অথবা না হোক। বাপ মারা গেলে বা তালাক দিলেও তাকে বিয়ে করা যাবে না, যেহেতু বাপের সঙ্গে কেবল বিয়ে হয়েছে, বাপে এত সম্মান। অনুরূপ সৎ দাদি এবং নানিও, নারীর জন্য তার সৎ বাপ বা মায়ের সাথে মিলন হলে অগম্য, অনুরূপ সৎ দাদা এবং নানা হারাম। নারীর জন্য তার সৎ বাপ মায়ের সাথে তার মিলন হলে তবে অগম্য, না হলে তার সৎ বাপের সঙ্গে বিয়ে হতে পারে। নম্বর চার, পুরুষের জন্য তার নিজের পুত্রবধূ, নিজের বউ, নিজের ছেলের স্ত্রী হারাম। আপন ঔরসজাত ছেলের স্ত্রী, অনুরূপ পুত বউ এবং নাত বউ, যেমন ছেলে তার মেয়ের হারাম কিনা, ঠিক এইরকমই বউদের ক্ষেত্রেও জামাইদের ক্ষেত্রেও তাই। অনুরূপ নিজের গর্ভজাত কন্যার স্বামী বা জামাই, অনুরূপ নাত জামাই ও পুত জামাই অবৈধ। সুতরাং পুরুষের জন্য তার সৎ শাশুড়ি, স্ত্রী, দুধ মা, অবশ্য বিতর্কিত ব্যাপার, এবং পালয়িত্রী মাহারাম নয়। অনুরূপ নারীর জন্য তার সৎ শ্বশুর, স্বামীর দুধ বাপ এবং পালয়িতা বাপ অবৈধ নয়, এদের সঙ্গে বিয়ে হতে পারে। সৎ শাশুড়ি মানে আপনার শাশুড়ির আর কি সতীন, তার সঙ্গে আপনার বিয়ে জায়েজ। আপনার নিজের শাশুড়ির সঙ্গে জায়েজ না, কিন্তু সৎ শাশুড়ির সঙ্গে বিবাহ জায়েজ। তেমনি আপনার স্ত্রীর দুধ মা, দুধের সম্পর্ক আছে, তার সঙ্গে বিয়ে জায়েজ। স্বামীর এক স্ত্রীর ছেলে, স্বামী এক স্ত্রীর ছেলে মেয়ের সাথে দ্বিতীয় স্ত্রীর পূর্ব স্বামীর ঔরসজাত ছেলে মেয়ের বিবাহ বৈধ। কিরকম, আপনি আপনার ছেলে আছে, আপনি এমন একটা মেয়েকে বিয়ে করলেন যার মেয়ে আছে, আপনার ছেলে যুবক আর আপনার স্ত্রীর মেয়ে যুবতী, তার অন্য স্বামী মেয়ে আর আপনার অন্য স্ত্রীর ছেলে, এদের আপসে বিয়ে যায় না যায়? না যায়, তার রক্তের সম্পর্ক থাকছে না। এই জন্য আগেকার স্বামীর মেয়ে এবং ছেলে পুরুষের পক্ষে আগেকার স্ত্রীর ছেলের সঙ্গে বিবাহ আপসে বৈধ। এখানে একটা কথা বলে রাখা ভালো, বৈবাহিক সূত্রে মিলনের ফলে যাদের সাথে বিবাহ অবৈধ বা বিচার সূত্রে মিলনের ফলে তাদের সাথে বিবাহ অবৈধ কি না, কথাটা বুঝলেন? বিবাহ হয়েছে, বিবাহ করার ফলে আপনার যে যে হারাম হল, তেমনি যদি কোনো মহিলার সঙ্গে কেউ ব্যভিচার করে, ব্যভিচার করার ফলে কি সেই সেই হারাম হবে? কথার জন্য বলি, আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, বিয়ে করার পরে তার মা আপনার জন্য হালাল না হারাম? হারাম। কিংবা আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন, তার মেয়ে আছে, তার মেয়েকে বিয়ে করা হালাল না হারাম? হারাম। কিন্তু আপনি একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, ব্যভিচার করেছেন, ব্যভিচার করার পর দেখলেন তার মেয়ে আছে যুবতী, আপনি তার মেয়েকে বিয়ে করতে চাইলেন, হালাল না হারাম? এখানে ওলামাদের দ্বন্দ্ব আছে, ইখতিলাফ আছে, কিন্তু সঠিক মত হলেই যে হালাল পদ্ধতিতে বিবাহের মাধ্যমে সম্পর্ক কায়েম হয়, কারো সঙ্গে ব্যভিচার করলেই সম্পর্ক কায়েম হয় না। হবে কায়েম? ব্যভিচারের পর একটা ছেলে হলো, সেই ছেলে আপনার ভাগ নিতে আসবে না আপনি তাকে ভাগ দেবেন? তাই না? কে জানে, কার গ্যারান্টি আছে কার ছেলে? সুতরাং ব্যভিচারের ফলে কোনো সম্পর্ক কায়েম হয় না, আর ব্যভিচারের ফলে কোনো সম্পর্ক নষ্ট হয় না। এখন একসঙ্গে দুটো বোন রাখা যায়? যায় না। এখন আপনি স্বামীর সঙ্গে যদি ব্যভিচার করে নেন, তো আপনার স্ত্রী তালাক হয়ে যাবে? আপনি যদি আপনার ছেলের বউয়ের সঙ্গে ব্যভিচার করেন, তো সে কি আপনার স্ত্রী হয়ে যাবে? তার আপনার ছেলের জন্য হারাম হয়ে যাবে? আপনি যদি আপনার শাশুড়ির সঙ্গে নাউজুবিল্লাহ জালে, পশু অনেক পশু আছে করে, অনেক পশু আছে চেনে না, মা শাশুড়ি সবাই সমান, তো শাশুড়ির সঙ্গে যদি কেউ ব্যবচার করে তার বউ হারাম হয়ে যাবে, তালাক হয়ে যাবে না? প্রথমে বললাম মতভেদ আছে, কিন্তু সঠিক মতে কোন হারাম জিনিস হালাল জিনিসকে নষ্ট করতে পারে না, এটা খেয়াল রাখবেন। সুতরাং ফতোয়ার সময়ে এটা বিব্রত হতে হয় অনেক মানুষকে, অনেক পরিবেশে যখন শাশুড়ির সঙ্গে কেউ ব্যবচার করে কিংবা বইয়ের সঙ্গে কোনো পুরুষ ব্যবচার করে, তখন তার ছেলের সঙ্গে, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য কি অবস্থাটা হবে, এ নিয়ে বড় দ্বন্দ্ব চলে সমাজে। যাই হোক, কারোর সাথে ব্যবচার করলে সে স্ত্রী এবং তার মা শাশুড়ি হয়ে যায় না, ব্যবচার করলে কেউ স্ত্রী হয় কি না, তেমনি ব্যবচার করলে কেউ কাউকে হারাম করবে না। নৈতিক শৈথিল্যের এমন অশ্লীলতা প্রসূত সমস্যা থেকে আল্লাহ মুসলিম সমাজকে মুক্ত ও পবিত্র রাখুন। পক্ষান্তরে বৈধ রূপে স্ত্রী মনে করে সহবাস করলে সম্পর্কে প্রভাব পড়ে, যেমন বিবাহ বন্ধন শুদ্ধ না হয়ে সহবাস করলে অথবা সহবাস করার পর জানা গেল যে ওই স্ত্রীর সাথে স্বামীও কোন দুধ মায়ের দুধ পান করেছে, এক্ষেত্রে স্ত্রী হারাম সাব্যস্ত হবে এবং তার মা ও মেয়েকে বিবাহ করা, তার মা ও মেয়েকে বিবাহ করা ওই পুরুষের জন্য হারাম হবে বৈধ রূপে সহবাস করলে। তার মানে প্রথমত সেই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর জানা গেল যে তার সঙ্গে ওই মেয়ের বিয়ে জায়েজ নয়, ঠিক আছে, তারপরে জানা গেল জায়েজ নয়, তখন কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে তাই না, ছাড়াছাড়ি হয়ে যাবে। যখন ছাড়াছাড়ি হলো আর ওই যে সহবাসটা হয়েছে সেটা তো অন্যায়, কিন্তু না জানা অজান্তে হয়ে গেছে, বৈধ উপায়ে হয়েছে। অতএব যদি বৈধ উপায় হয় তাহলে কি হবে, হারাম সাব্যস্ত হবে, এতে সমস্যা নেই। বেশ, চলুন তৃতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে দুধের সম্পর্ক। দুধের সম্পর্ক হলে যদি কোনো শিশু, ছেলে অথবা মেয়ে কোনো ভিন্ন মহিলার দুধ পান করে থাকে, নিজের মায়ের না, অন্য মায়ের, হয়তো বা মা মারা গেল কিংবা মায়ের দুধ নেই, তখন অন্য মায়ের দুধ পান করিয়ে সে মানুষ হলো, করে মানুষ হলো, তবে সে তার দুধ মা। অবশ্য দুধ মা সাব্যস্তের জন্য প্রধানত দুটো শর্ত রয়েছে। দুধ মা প্রমাণ কখন হবে, সাব্যস্ত কখন হবে, দুটো শর্তে। প্রথমত ওই শিশু দুবছর বয়সের ভিতরে দুধ পান হতে হবে, তার মানে শিশুর বয়স যখন দুবছর, আর এই দুবছরের ভিতরে যদি দুধ খায় তাহলে ওই ওকে ও মা বলে প্রমাণ হবে। দুবছরের পর যদি খায় তাহলে কোন প্রকারই মা হতে পারবে না, আর এই ছেলে হতেও পারবে না। দু নম্বর শর্ত হলে তৃপ্তি সহকারে পাঁচবার অথবা তার থেকে বেশিবার দুধ পান করতে হবে। যদি কোনো ছেলে দুবছরের ভিতরেই খাচ্ছে কিন্তু একবার দুবার খেয়েছে, তাতে কিন্তু মা হবে না, তাতে মা হবে না। তাতে পাঁচবার খেতে হবে এবং তৃপ্তি সহকারে খেতে হবে, তবে দুধ পান প্রমাণিত হবে। আর দুধ পান করলে যখন মা প্রমাণিত হবে, এবারে ওই বংশের মতোই, তার মানে মায়ের ছেলে, মায়ের মেয়ে আপনার জন্য পুরুষ যদি হন, মায়ের মেয়ে হারাম হয়ে যাবে, যেমন বংশগত হারাম হয় ঠিক তাতেও ওই রকম দুধ মা, দুধ বোন, হ্যাঁ, দুধ বাপ, দুধ ভাই, এসবগুলো হারামের পর্যায়ে যাবে। অবশ্য যে দুধ পান করেছে তার অন্য ভাই বোনেরা ওই মায়ের পক্ষে হারাম না। মনে করুন আপনি একটা মেয়ে দুধ পান করেছেন, ঠিক আছে, আর সেই মেয়ে আছে, তাহলে আপনার কি হলো, দুধ বোন হলো, তো দুধ বোনের সঙ্গে আপনার বিয়ে হতে পারে, পারে না, কিন্তু আপনার ভাইয়ের সাথে হতে পারে, কারণ সে তো আর ওই মায়ের দুধ খায়নি, অতএব তার বিবাহ, তার সঙ্গে বিবাহ চলবে। এখানে একটা কথা বলে রাখি, বলা হলো কি যে যদি দুবছরের ভিতরে দুধ পান করে তাহলে সে হারাম হবে, দুবছরের ভিতরে পান না করলে হারাম হবে না। এখন যদি কোনো বড় মহিলা, কোনো বড় পুরুষ আর কি, কোনো পুরুষ যদি কোন মহিলা দুধ পান করে দুবছরের পরে কিংবা যুবক অবস্থায়, তাহলে কি মা হবে, হবে না, তাহলে মা হবে না। অবশ্য হাদিসে একটা কথা এসেছে, এক সাহাবীর ব্যাপারে বলা হয়েছে যে তাকে ঘরে আসতে হতো, এই ব্যাপারে মানে তার স্বামী খারাপ মনে করতেন, তার স্বামী খারাপ মনে করতেন, স্বামীর খারাপ মনে করাটাই স্বাভাবিক তাই না, অস্বাভাবিক, উদারপন্থীদের কাছে অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক, মানে সমস্যা নেই, মেয়ে আমার স্ত্রীর বন্ধু হতে পারে, সমস্যা কি, আমার স্ত্রীর বন্ধু, ঘরে আসবে যাবে সমস্যা নেই, তাদের কাছে সমস্যা নেই, কিন্তু যারা যাদের ঈর্ষা আছে, যাদের ইসলামী শরীয়ত আছে, যাদের ঈমান আছে, তাদের কাছে সমস্যার ব্যাপার। সুতরাং মহিলা যখন দেখলেন এই ব্যাপার, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, রাসূলুল্লাহ এরকম ব্যাপার, আমার স্বামী খারাপ মনে করছে আর ওই লোকটা আমার কাছে আসে, কি করা যায়? তো বললে তুমি তোমার দুধ পান করিয়ে দাও, দিয়ে সেই পুরুষকে তার দুধ নিয়ে বাটিতে বা যাই হোক পাত্রে তাকে পান করিয়ে দেওয়া হলো এবং প্রমাণ করা হলো যে এ হচ্ছে অমুকের ছেলে। বুঝতে পারলেন? এটা কি বর্তমানে চলবে? ওলামারা বলছেন যে না, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ওই একটাই ব্যাপার ছিল যেটা সমস্যা সমাধানের জন্য করা হয়েছে। বর্তমান যুগে যদি কেউ বলে আমি অমুককে মা বানাবো, অতএব মা তুমি আমাকে বাটিতে দুধ দাও আমি খাইনি, মা হয়ে যাবে, তা কিন্তু হবে না। অতএব যদি কেউ কোন বড় মেয়ে দুধ পান করে কোনোভাবে, তাহলে তাতে হারাম প্রমাণ হবে না, যেহেতু দু বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। চতুর্থ কারণ হল লিয়ান। লিয়ান মানে স্বামীর সংসারে থেকে যদি স্ত্রী ব্যভিচার করে এবং সে অস্বীকার করে, সেই ব্যভিচারের উপর যদি স্বামী চারজন সাক্ষী কাজীর সামনে উপস্থিত না করতে পারে, তাহলে কাজী প্রত্যেককে কসম করাবেন, আর একে বলা হয় লিয়ান। শরীয়তের নিয়ম হল যখন কেউ কাউকে ব্যভিচারের অপবাদ দেবে, তখন তার উচিত কি? চারটে সাক্ষী জোগাড় করা, না করতে পারলে তাকে অপবাদ দেওয়া যাবে না। কিন্তু স্ত্রী, সে দেখেছে যে ব্যভিচারে নি, কিন্তু সাক্ষী জোগাড় করতে অক্ষম, তখন কি হবে? কাজীর কাছে বিচার দেবে, আর তখন কাজী দুইজনকে কসম করাবেন যখন স্ত্রী অস্বীকার করেছে যে আমি ব্যভিচার করে। কি বলবে? স্বামীকে বলবে, আমি আল্লাহর কসম করে বলছি যে আমি আমার স্ত্রী অমুককে যে ব্যভিচারের অপবাদ দিয়েছি তাতে আমি সত্যবাদী। এইরূপ চারবার বলার পর পঞ্চমবারে তাকে থামিয়ে কাজী বলবেন, আল্লাহকে ভয় করো এবং শেষ কসমটাই আল্লাহর আজাব অনিবার্যকারী, সত্য বলো, কারণ আখেরাতের আজাব হতে দুনিয়ার আজাব, মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি সহজতর। যখন যদি তুমি বলো যে না আমি মিথ্যাবাদী, তাহলে তো শাস্তি হবে, কিসের অপবাদের শাস্তি? কত? আশি চাবুক। আর কেয়ামতের যে আজাবটা হবে আগুনে, কোনটা হালকা? আশি চাবুকটাই হালকা। এরপরও যদি সে বিরত না হয়, তাহলে পঞ্চমবারে বলবে, আমি আমার স্ত্রী অমুককে যে ব্যভিচারের অপবাদ দিয়েছি তাতে যদি আমি মিথ্যাবাদী হই, তাহলে আমার উপর আল্লাহর অভিশাপ হোক। আমি যদি মিথ্যা বলছি, তাহলে আমার উপরে আল্লাহর অভিশাপ, এটি লানত। এখান থেকে লিয়ান বলা হয় একে, নিজের উপরে লানত করা, যে আমি এটা করতে পারে পঞ্চমবারে, চারবার পছন্দ করে পঞ্চমবারে বলবে আমি যদি মিথ্যাবাদী হই, তাহলে আমার উপরে আল্লাহ লানত। অতঃপর স্ত্রী অনুরূপ বলবে, এবারে মেয়েটাকে কসম করাবে, কারণ মেয়েটা অস্বীকার করছে, মেয়েটাকে চারবার এভাবে বলাবে যে আমি আল্লাহ শপথ করে বলছি আমাকে আমার স্বামী অমুক, নাম নিয়ে বলবে আর কি, যে ব্যভিচারের অপবাদ দিয়েছে তাতে ও মিথ্যাবাদী, সত্য বলছে না, ও মিথ্যা বলছে। এইরূপ চারবার বলার পর পঞ্চমবারে থামিয়ে কাজী তাকে বলবেন, আল্লাহকে ভয় করো, এটাই আল্লাহর আজাব অনিবার্যকারী, সত্য বলো, কারণ আখেরাতের আজাবের চেয়ে দুনিয়ার আজাব, দুনিয়ার আজাবটা কি কি? দুনিয়ার আজাবটা কি? মহিলা রাশি যাব, বিবাহিতা মহিলা পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে, যদি স্বীকার করে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে, কিন্তু পাথর ছুঁড়ে মরাটা তার আগুনের শাস্তি থেকে অনেক হালকা, কোন তুলনাই হয় না। অতএব তুমি সত্য বলো। এরপরও যদি বিরত না হয়, মহিলা যদি বলে না আমি ঠিকই বলছি, তাহলে পঞ্চমবারে সে বলবে, আমাকে আমার স্বামী অমুক যে ব্যভিচার অপবাদ দিয়েছে তাতে যদি ও সত্যবাদী হয়, তাহলে আমার উপরে আল্লাহর গজব হোক, নিজের উপরে অভিশাপ নিয়ে আসবে। এতদূর করার পর কাজী স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করে দেবেন, আর ওই স্বামী স্ত্রী থাকবে না, আর সে চিরতরের জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, তাকে পরে বিয়ে করব মালিশ করে আর চলবে না, খালাস, বিয়ে আর হবে না। এই ধরনের লানত ও অভিশাপের বিচ্ছেদকে লিয়ান বলে। বিচ্ছেদ হওয়ার পর ওই স্ত্রী ওই স্বামীর জন্য চিরতরে হারাম হয়ে যায়, কোন প্রকারে আর পুনর্বিবাহ, যে অপরের সঙ্গে বিয়ে বসবে তারপরে আবার যেমন তালাকের পর হয়, হবে না। প্রকাশ যে রক্ত দুধ ও বৈবাহিক সম্পর্কের ফলে যাদের আপোষের চিরতরে বিবাহ অবৈধ, কেবল তাদের সামনেই মহিলার পর্দা নেই, বাকি বন্ধুত্ব পাতানো, পাতানো বোঝেন, পাতানো বোন, পাতানো মা, ও আমার ধর্মের বাপ, আমার ধর্মের মা, ও আমার বোন, ধর্মের বোন, এইসব পাতানো বোন বা পীর ভাই পীর বোন, পীর ভাই পীর বোন আছে আপনাদের, হ্যাঁ, একই পীরের মুখে ঢলে পড়ে পীর ভাই পীর বোন, এদের আপসে বিয়ে হয় না। আল্লাহ আকবার, নতুন আইন বিধান প্রণয়ন করেছে, পীর ভাই পীর বোন এ কেউ কারো কিন্তু হারাম নয়, এমন কি পীর বাবা বলে বাপের মতো খেদমত করে, গা পা টেপে, তাই না, বলে এ তো বাবা, কিন্তু এতে কিন্তু বাবাত্ব প্রমাণ হয় না, কারো কাছে বায়াত করলেই বাবাত্ব প্রমাণ হয় না, হারাম। তার সঙ্গেও বিয়ে যায়, ওই পীর সাহেবের সঙ্গে ওই মেয়ে বিয়ে যায়, তাই না। সুতরাং বন্ধুর বোন, বন্ধুর বোন আহা পাতানো বোন এবং পীর বোনের সাথেও আপনার বিবাহ হালাল এবং পর্দাও আজেব। আরো এমন কতগুলি কারণ রয়েছে যাতে নারী পুরুষের বিবাহ চিরতরে হারাম নয়, সাময়িক হারাম, সাময়িকভাবে হারাম, সে নির্দিষ্ট সময়ে অতিবাহিত হলে বিবাহ বৈধ। এরও কারণ কয়েকটি। প্রথম কারণ হচ্ছে কুফরি, কুফরি বা শিরক। যদি কেউ কোন মহিলা কাফের হয় তার সঙ্গে আপনার বিবাহ হতে পারে? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সে কাফের থাকে। আজই যদি মুসলমান হয়ে যায় আপনি তাকে আজই বিয়ে করতে পারেন, কিংবা মুশরিক একই কথা, আপনি তাকে আজই বিয়ে করতে পারেন। সুতরাং বোঝা গেল কি, যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, ঠিক আছে, যে তোমরা মুশরিক মেয়েদেরকে বিবাহ করবে যতক্ষণ না ইমান এনেছে। আর এই কাফের শর্তে শিয়া, কাদিয়ানি, কবুরি, মাজারি এবং মতান্তরে বেনামাজি প্রভৃতি পাত্র পাত্রীর সাথে কোন তৌহিদবাদী মুসলিম পাত্র পাত্রীর বিবাহ হতে পারে না। পক্ষান্তরে আসমানি কিতাবধারী ইহুদি ও খ্রিস্টান সচ্চরিত্র নারীকে ইসলাম গ্রহণ না করলেও মুসলিম পুরুষ বিবাহ করতে পারে। কাফেরদের মধ্যে খালি দুই শ্রেণীর মেয়ে আপনার জন্য, মুসলমানদের জন্য হালাল, ইহুদি এবং খ্রিস্টান, আহলে কিতাব। তবে শর্ত হল যে আহলে কিতাব আসলে হইতে হবে, কারণ আর আহলে কিতাব কিন্তু নাস্তিক। মুসলমান আব্দুল কাদের নাম কিন্তু সে নাস্তিক, তার সঙ্গে আপনার মেয়ে বিয়ে দেবেন? সে মুসলমান নাম, মুসলমান কিন্তু নাস্তিক, আছে না নেই, আছে, তার সঙ্গে বিয়ে হতে পারে না। আহলে কিতাব বললেই তো হবে না, তাকে আসলে আহলে কিতাব হতে হবে। আর নম্বর দুই শর্ত হল সেই মেয়েকে সতী হতে হবে, অসতী বেশ্যা ঢেমন হলে, ব্যবচারিণী হলে আপনি তাকে বিয়ে করতে পারেন না। কিন্তু মুশকিল হলো আপনি যদি নিজেই হন তাহলে আর কি করবেন, হ্যাঁ, সে কথা আলাদা। ব্যবচারিণীকে ব্যবচারী বিয়ে করে আর অথবা মুশরিকে বিয়ে করে, সুতরাং মুসলিম বিবাহ করতে পারে না। এই দুই শ্রেণীর মহিলা যদি সতী হয়, আসলে আহলে কিতাব হয়, তাহলে যদি মুসলমান না হয় তাহলেও কোন মুসলিম পুরুষ সেই মহিলাকে বিবাহ করতে পারে। কিন্তু কোন মুসলিম নারী আহলে কিতাবের কোন ছেলেকে বা পুরুষকে বিবাহ করতে পারে না যদিও সে আসল আহলে কিতাব এবং সৎ হয়। পারবে না, এটা কেবল পুরুষদের জন্য জায়েজ করা হয়েছে। হুজুর এটা এরকম কেন, বেনসেপি কেন হল? আপনি তাদের মেয়েকে বিয়ে করবেন না, আপনি তাদেরকে মেয়ে দেবেন না, কেন কেন বলুন তো? যদি কেউ প্রশ্ন করে যে তোমরা মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করতে পারবে, ইহুদি খ্রিস্টানরা কেন তোমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না, কি জবাব? কি জবাব হল এই যে আমরা তাদের নবীদের প্রতি ইমান রাখি, কিন্তু তারা আমাদের নবীদের প্রতি ইমান রাখে, নবীর প্রতি ইমান রাখে না, তাই এই হালালের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাদের নবীর প্রতি ইমান রাখি না, অতএব তাদের মেয়ে আমাদের জন্য হালাল, আর তারা আমাদের নবীর প্রতি ইমান রাখে না, অতএব আমাদের মেয়ে তাদের জন্য হালাল। ব্যাস, মুখ বন্ধ হয়ে। এবার চলুন, মুসলিম নামধারী মুশরিক যারা, মুসলিম নামধারী মুশরিক মানে মানে নাম কেউ আসতে মুসলমান কিন্তু কাম কা চোর, কাজে কিছু নেই, ইমান নেই, হয় নাস্তিক আর না হয় মাজার পূজারী, না হয় পীর পূজারী ইত্যাদি, তারা কিন্তু আহলে কিতাবদের মতো নয়। যে আহলে কিতাবের মেয়েরা যেমন হালাল, ওরা কাফের হওয়া সত্ত্বেও তাদের মেয়েরা যদি হালাল হলো, তো এরা যদি মাজারিরা যদি মানে কাফেরই হয়, মুশরিকই হয়, তাদের মেয়েরা হালাল হবে না? তা হবে না, তাদের সাথে বিবাহ শাদী বৈধ নয়। কোন পুরুষ ইসলাম গ্রহণ করলেও চট করে তার সাথে মুসলিম নারী বিবাহ দেওয়া উচিত নয়। মুসলিম হয়ে নামাজ রোজা অন্যান্য ধর্মীয় বিষয়ে পালন করছে কিনা তা দেখে নেওয়া উচিত, নচেৎ এমনও হতে পারে যে বরং অধিকাংশ এমনটাই ঘটে যে মুসলিম যুবতীর রূপ ও প্রেমে মুগ্ধ হয়ে কেবল তাকেই পাবার উদ্দেশ্যে নামমাত্র মুসলমান হয়ে ইসলামী ফাঁকি দেওয়া হয় না হয় না, অমুসলিম মুসলিম নারীর প্রেমে পড়েছে, কলেজে পড়তে পড়তে ভালোবাসা হয়ে গেছে, এইবারে মেয়েটা বাপ মা ক্ষোভ করা হলো না। কোন মুসলিম নারী কি অমুসলিম পুরুষকে বিবাহ করতে পারে না? যতক্ষণ না আল্লাহর বিধান হলো খবরদার কোন অমুসলিম পুরুষের সঙ্গে মেয়েদের বিবাহ দিও না। সুতরাং অমুসলিম পুরুষের সঙ্গে বিবাহ দিও না যখন আল্লাহ তাআলা নিষেধ করেছেন তখন আপনার বিবাহ দেওয়া যাবে না। কি করে যতক্ষণ না সে মুসলমান হয়েছে, এখন সে মেয়েকে বললো তুমি আমাকে বিয়ে করো, বলে আমি তোমার ধর্মে যাব না, তুই মুসলমান হয় আমি বিয়ে করো। এবারে পুরুষটা করলো কি, এই মেয়েকে পাবার লোভে ওই ঠিক আছে কি করতে হবে বল, কালমা পড়তে হবে, যে মোল্লার কাছে এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়িল, তারপর বিয়ে শাদী হয়ে গেল, কিন্তু না নামাজ না রোজা, আর যদি বা কোনো সময় শুক্রবারে টুকি লাগিয়ে যায় তো যায়, আর না হয় তো যাই শঙ্কা টেনশন থেকে গেল। এই ভাবে মুসলিম মহিলার সাথে এইরকম কোন অমুসলিমের বিবাহ হতে পারে না, নামাজ রোজা প্রভৃতিতে যত্নবান না হলে বিবাহ বৈধ হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে অপরের স্বামিত্ব, সাময়িক কারণ যেটা বললাম, যতক্ষণ সেই কোন মহিলা অপরের স্ত্রী থাকে ততক্ষণ কিন্তু তার জন্য বিয়ে জায়েজ না, যতক্ষণ অপরের স্ত্রী থাকে ততক্ষণ ব্যাস। অপরের স্ত্রী না থাকলে তালাক হয়ে গেলে মারা গেলে আপনার জন্য বিবাহ যায়। অতএব যত দুনিয়াতে বিবাহিতা মহিলা আছে, স্বামী বর্তমানে আছে, তার সঙ্গে বিবাহ কোন পুরুষের সঙ্গে বিবাহ বৈধ হতে পারে না। এখন জোর করে তুলে নিয়ে গিয়ে দে তালাক দে সঙ্গে সঙ্গে বিয়ে হবে নাকি? বিবাহিতা মহিলার বিবাহ হতে পারে না। সুতরাং সদভাগে এমন সদভাগে কেউ যদি প্রেম করে বিয়ে করে নিয়ে বের করে নিয়ে গিয়ে বিয়ে করে কিংবা মিথ্যা করে বলে আমার বিয়েই হয়নি, মহিলা এদিকে বাড়িতে ছেলে আছে আর কোর্টে গিয়ে বললো আমার বিয়েই হয়নি, হতে পারে বলতে পারে প্রেমে পড়েছে এখন বিয়ে করলো, এরকম বিয়ে করলে ব্যভিচার করা হবে, আসলে বিয়ের বন্ধন হবেই না। ঠিক আছে, স্ত্রী হ্যাঁ। এখন কথা হলো যে একজনের স্বামী থাকলে একজনের স্ত্রী থাকলে বিবাহ হতে পারে না তাই না, কিন্তু পুরুষের একাধিক বিবাহ হতে পারে। এখানে একটা প্রশ্ন হলো যে একাধিক বিবাহ হবে কিনা, পুরুষ এক থেকে চারটা বিবাহ করতে পারে কিন্তু মহিলা এক থেকে একটাই বিবাহ করতে পারে, তার বেশি করতে পারে না। এর কারণ কি? কারণ বিভিন্ন আছে, তার মধ্যে সব থেকে যেটা শ্রেষ্ঠ কারণ সেটা হলো একজন পুরুষের পক্ষে চারজন স্ত্রীকে সামাল দেওয়া সম্ভব এবং ইনসাফ থাকতে হবে, শর্ত আছে। আর একজন স্ত্রীর পক্ষে চারজন পুরুষকে বা দুজন পুরুষকে সামাল দেওয়া সম্ভব নয়, তাতে অনেক মানে বিপত্তি আছে। এই জন্য আর মানে কি বলে দ্বিতীয় বিবাহ বা অধিক বিবাহ বা বহু বিবাহ যে করা হয় বিভিন্ন কারণ আছে, তার মধ্যে যেমন আপনি বিবাহ করলেন এক মহিলাকে, তার সন্তান হয় না, তখন সন্তান নেওয়ার জন্য আর একটা বিবাহ আপনি করতে পারেন। আপনি একটা মহিলাকে বিবাহ করলেন, তাকে আপনি তালাক দেবেন না, তাহলে তার একটা বিয়ে করতে হয়, বিবাহ করলেন সে অসুস্থ, সে আপনার সঙ্গে সংসার করতে পারছে না, তখন আপনি তালাক দিয়ে তার জীবন নষ্ট করতে চান না, আপনি তখন আর একটা বিয়ে করতে পারেন। এইভাবে বিভিন্ন কারণ আছে, নৈতিক কারণ যে কারণে বহু বিবাহ করা যায়। আর যারা বহু বিবাহকে বৈধ মনে না করে গার্লফ্রেন্ড ব্যবহার করে, বউ আছে ঘরে আর অফিসে আছে বা বাইরে আছে গার্লফ্রেন্ড, তাদের কাছে সেটা হারাম নয়, তাদের কাছে সেটা হচ্ছে মানবতার অধিকারী, এবং তাদের জন্য মানবতার অধিকার হচ্ছে যে সে যার সঙ্গে বন্ধুত্ব করতে পারে, স্ত্রী যার সঙ্গে ইচ্ছায় বন্ধুত্ব করতে পারে, এবং স্বামীও যার সঙ্গে খুশি বন্ধুত্ব করতে পারে। এটা বিবাহ এটা বৈধ, কিন্তু বহু বিবাহ অবৈধ ওদের কাছে। ব্যাস, তারপর যদি আপনি বহু বিবাহ করতে চান তাহলে প্রথম শর্ত হলো একই সঙ্গে চারের অধিক যেন না হয়, বাকি একই সঙ্গে যদি না হয় তো কোনো প্রয়োজনে আপনি 20টা 25টা 30টা বিয়ে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু একসঙ্গে যেন চারটে না থাকে। দু নম্বর হচ্ছে স্ত্রীদের মাঝে যেন ন্যায় পরায়ণতা থাকে। এখন চারটে মেয়েকে যে রাখবেন তাদের মাঝে ন্যায় পরায়ণতা বজায় থাকতে হবে সবকিছুতে। হ্যাঁ, কেবল মনের ভালোবাসাতে আপনি সমানতা বজায় রাখতে পারবেন না, সেটা আলাদা কথা, কিন্তু বাহ্যিকভাবে আপনাকে সব দিক থেকে ন্যায়পরায়ণতা বজায় রাখতে হবে। হ্যাঁ, যদি কেউ বিবাহ করে তাহলে জেনে রাখতে হবে পৃথক বাসা করায়, যেমন সৌদিরা করে পৃথক বাসা হওয়াই উত্তম, নচেত নিম তেতো নিমিনি তেতো তেতো মাকাল ফল তাহারও অধিক তেতো দুই সতীনের ঘর। বিশেষ করে বেপর্দা পরিবেশ হলে গোটা গ্রামই দেখবে আপনার দুটো বইয়ের ঝগড়া। প্রসঙ্গত উল্লেখ্য যে দ্বিতীয় বিবাহ করার সময় প্রথম স্ত্রীর অনুমতি জরুরি নয়, কিন্তু কোন কোন দেশের আইনে আছে প্রথম স্ত্রীর অনুমতি জরুরি আইনে, এটা কিন্তু ইসলামী আইনে জরুরি নয়। কুফরির কারণে স্বামীর অধিকার থেকে ছিন্ন হয়ে মুসলিমদের যুদ্ধবন্দিনী রূপে কোন মুজাহিদ ভাগে এলে এক মাসিক পরীক্ষার পর অথবা গর্ভ হলে প্রসব নিফাসকাল পর্যন্ত অপেক্ষার পর অধিকারভুক্ত হবে যদিও তার স্বামী বর্তমানে জীবিত আছে। এটা যুদ্ধবন্দীদের কথা, আমাদের মাথা খামানো দরকার নেই। কোন মহিলার স্বামী মারা গেলে অথবা তালাক দিলে সে তার ইদ্দতকাল পর্যন্ত ওই স্বামীর অধিকারে থাকে, তার মানে সাময়িক বলতে ইদ্দতটাও, কিন্তু যতক্ষণ না ইদ্দত শেষ হয়েছে ততক্ষণ আপনি বিবাহ করতে পারেন না। আর আজকে তালাক দিল কালকে বিয়ে হয় না কোর্টে, আজকে তালাক আর কালকে বিয়ে হয় নাকি, না ইদ্দতটা কই, সাথে সাথে বিয়ে পড়িয়ে দেয়। হ্যাঁ, আমি শুনলাম, আমাকে এক ভাই মাঝমাতি বললেন, তার বউ নাকি সুন্দরী, তার বউকে ধরে নিয়ে গেছে, বেচারি খুব মানে মর্মাহত ছিল, বলছে আমার বউকে তুলে নিয়ে গেছে গুন্ডারা, তুলে নিয়ে গিয়ে কোন এক বাড়িতে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বলেছে, তালাকনামা লিখিয়েছে আর কি, যে আমি আমার স্বামী অমুককে তালাক দিলাম বলে লিখে সাইন করিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে এক মাস্তানের সঙ্গে ওইখানে ওই মজলিসে এক মোল্লাকে কিছু টাকা দিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে। এই সব থেকে বড় পাপ কার জানেন, এই মোল্লাজির। মোল্লাজির জানা উচিত ছিল যে সঙ্গে সঙ্গে তালাক আর বিয়ে কি করে হয়, অন্তপক্ষে ইদ্দতটা কই, মোটা টাকা পায়। এই জন্য কথা হল ইদ্দতের ভিতরে কাউকে কিন্তু বিবাহ করা যায় না, অথচ এইভাবে অনেক ঘটছে, এইভাবে অপহরণ করে বিবাহ অনেক ঘটছে। কোন মহিলা গর্ভবতী থাকলে গর্ভকাল তার ইদ্দত, এখন এক মহিলা গর্ভ আছে তার সঙ্গে তাকে আপনি বিয়ে করবেন চলবে, তার কারণ পেটে যার বাচ্চা আছে তার ইদ্দতটা কমসে কম ছেলে হওয়া পর্যন্ত তারপরে আপনি তাকে বিবাহ করতে পারেন। বলো হুজুর যে বাচ্চাটা আছে সেটা আমার, তাহলে কি যায়, তাহলেও যায় না, যে বাচ্চাটা পেটে আছে সেটা আপনার তার গ্যারান্টি আছে, মায়ে জানে মনে জানে পাপ আর মায়ে জানে বাপ, ওই বাচ্চার মা ওই বাচ্চার বাপকে ও মা জানে, আপনি জানেন না। অতএব পেটে বাচ্চা থাকা অবস্থায় কোন মহিলার সঙ্গে বিবাহ বৈধ নয় যদিও বাচ্চা তারই। কোন মহিলার স্বামী নিখোঁজ হয়ে গেলে নিখোঁজ হওয়ার দিন থেকে পূর্ণ 4 বছর অপেক্ষা করার পর আরো 4 মাস 10 দিন স্বামী মৃত্যুর ইদ্দত পালন করে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে, এটা মশলা। অবশ্য অন্যান্য মশলা হলো যে সে চিরজীবন বিবাহ করতে পারবে না, 90 বছর অপেক্ষা করবে, একেও 90 বছর বাজে নাকি, তার মানে সারা জীবন বিয়ে করতে পারবে না, স্বামীর অপেক্ষা করতেই থাকবে। কিন্তু সঠিক মতে স্বামী সৌদি আরব এলো, 1 বছর 2 বছর পার হলো কোনো খবর নেই, না চিঠি না টেলিফোন, 3 বছর গেল 4 বছর গেল ওদিকে তার খোঁজ পোষ কিচ্ছু না, টাকা পয়সা নাই চিঠিপত্র কিচ্ছু নাই, সে মহিলা কি করবে। 4 বছর পার হলে আরো 4 মাস 10 দিন মানে তাকে মনে করবে সে মারা গেছে, যখন যোগাযোগ নেই তখন মারা গেছে, দিয়ে তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করে 4 মাস 10 দিন পালন করলো, তারপরে সে অন্য বিবাহ করতে পারে। ঠিক আছে, এই নির্ধারিত সময়ের পূর্বে তার জন্য বিবাহ হারাম। এখন 4 বছর পুরোই হলো না আর আপনি জানলেও না যে আপনার স্বামী মারা গেছে, আপনি বিয়ে করে নিলেন, তা কিন্তু জায়েজ নয়। হয় শিওর হতে হবে যে হ্যাঁ মারা গেছে, আলাদা কথা, তাহলে 4 মাস 10 দিন পর বিয়ে হবে। আর যদি জানতে পারেন যে কি হয়েছে 3 বছরের ভিতরে 4 বছরের ভিতরেও আপনি পারেন না, যতক্ষণ না 4 বছর পূর্ণ হওয়ার পর 4 মাস 10 দিন ইদ্দত পালন করেছে মহিলা, ততক্ষণ বিয়ে হতে পারে না। এখন সমস্যা হল যদি চার মাস দশ দিন পার হয়ে যায়, এই চার বছর পার হওয়ার পর চার মাস দশ দিন পার হয়ে গেল, তারপর মহিলা দেখলো যে তাকে পাওয়া যাবে না, সে হয়তো মারা গেছে, যাই হচ্ছে আবার নতুন বিয়ে করলো, ঠিক আছে, আগে রহিমকে করেছিল, রহিম মারা গেছে বলে করিমকে করলো, এবারে বিয়ের দু তিন মাস কি চার মাস পরে রহিম ঘুরে এলো, এবার কি হবে, এখন কি হবে, বউটা কার, বউটা তো আসলো রহিমের, সাময়িক ভাবে এখন করিম বিয়ে করে নিয়েছে, ঠিক আছে, এবারে করিম যখন এলো তখন তাকে রহিম যখন এলো তখন রহিমকে বলা হবে যে ভাই দেখো এরকম তো হয়ে গেছে, তুমি কোনো খোঁজ খবর নাও নি, তোমার দোষ, আচ্ছা তুমি বউ চাও, যদি বউ চাও তো করিম যে মোহর দিয়েছে সে মোহরটা ফেরত দাও, দাও মোহরটা দিয়ে তুমি বউ নিয়ে থাকো, আর যদি বলো যে না তুমি চাও না তালাক দিয়ে দাও, করিমের সঙ্গে সংসার করো, এই দুটোর মধ্যে একটা এখতিয়ার থাকবে, কিভাবে, এই নির্ধারিত সময়ের পূর্বে তার বিবাহ হারান, বিবাহের পর তার পূর্ব সময় ফিরে এলে তার এখতিয়ার হবে স্ত্রী ফেরত নিতে পারে অথবা মোহর ফেরত নিয়ে তাকে ওই স্বামীর জন্য ত্যাগ করতেও পারে, স্ত্রী ফেরত নিতে পারে অথবা মোহর ফেরত নিয়ে, তার মানে আগের স্বামী এই নতুন স্বামীর কাছ থেকে ঠিক আছে তুমি হয়ে গেছে তুমি আমার নিয়ে থাকো, আমাকে আমরা মোহর ফেরত দাও, ঠিক আছে। বেশ, তৃতীয় কারণ হল দুই নিকটাত্মীয় জামায়েত, মোহর নতুন নতুন স্বামীটা, নতুন স্বামীটা তাকে মোহর দেবে, কাকে, পুরনো স্বামীকে, যদি সে স্ত্রী না চায় তাহলে বলছি পরে। বেশ, দ্বিতীয় কারণ, তৃতীয় কারণ হল দুই নিকটাত্মীয় জামায়েত, সাধারণত একাধিক বিবাহে অশান্তি বেশি হয়, সতিনে সতিনে সহজে সইতে পারে না, সতীন সতীনকে সহজে সইতে পারে না, বিচ্ছিন্নতা থাকে, অতএব সতীন একান্ত নিকটাত্মীয় হলে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়, আত্মীয় যদি সতীন হয় তাহলে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়, যেমন খালা ফুপু, খালা একটা পুরুষের স্ত্রী, এবারে আপনিও সেই পুরুষকে বিবাহ করতে চাচ্ছেন, খালাপুঞ্জি দুজনেই, তাহলে খালাপুঞ্জিতে কি হবে, সতীন হবে, আর তাতে কি হবে, ঝগড়া হবে, তেমনি বোন, বোন বোনের বোন একটা পুরুষের স্ত্রী, এবার আপনিও চাচ্ছেন দোলা ভাই বলে দোলা ভাইকে বিবাহ করতে, দোলা ভাইয়ের প্রেমে মজে গিয়ে দোলা ভাইকে বিয়ে করতে চাচ্ছেন, আমাদের এলাকায় আছে এক বোন নিজে তার বোনকে নিজের স্বামীর স্ত্রী বানিয়েছে, কেন না, ঘরের মাল ঘরেই থাক, চাকরি পেয়েছে, চাকরি করে টাকাটা অন্যের কাছে অন্য স্বামীর কাছে যাবে, পর পুরুষে খাবে, তখন আমরাই ভাগাভাগি করে খাবো, দিয়ে বড় বোন ছোট বোনকে নিজের সতীন বানিয়ে নিয়েছে, হালাল না হারাম, পূর্ণ হারাম, এবং মানে এমন হারাম যা মানে কোরআনের বিরোধিতা, মানে কুফরি পর্যন্ত পৌঁছে যায়, এমনি কথাতে বলে দ্বন্দ্ব বাড়ে, কারণ সতীন হলে দ্বন্দ্ব বাড়ে, আর বাংলায় আছে আন সতীনে নারে চারে বোন সতীনে পুড়িয়ে মারে, যে সতীন অন্য সতীনকে পারা যায় কিন্তু বোন সতীন হলে পারা যায় না, বনে বনে ঝগড়া হলে সেই ঝগড়া খুব বেশি হয়, মারাত্মক হয়, বনে বনে ঝগড়া মারাত্মক হয়, তো যাই হোক এই হলো মোটামুটি কারণ, চতুর্থ কারণ হলো ইহরাম, যদি কেউ ইহরাম বসে থাকে বিয়ে জায়েজ নয়, পঞ্চম কারণ হলো চারের অধিক সংখ্যা, পাঁচ নম্বর বিয়ে করবেন চারটা স্ত্রী থাকতে এবং কেউ মারা যায় কি বলে কেউ তাকে তালাক দেন তো তার ইদ্দতের ভিতরে তাকে আর পঞ্চম স্ত্রী বিবাহ করতে পারেন না, ষষ্ঠ কারণ হচ্ছে তিন তালাক, তিন তালাক যা হয়ে গেলে পরে আপনি সেই মহিলাকে বিবাহ করতে পারেন না যতক্ষণ না সে অন্য স্বামী গ্রহণ করেছে এবং সে ইচ্ছাকৃত তালাক দিয়েছে তারপরে আপনি তাকে বিয়ে করতে পারেন, তাছাড়া করেন পারেন না, হিল্লা করে বা হিল্লে করে বা হালালা করে বিবাহ বৈধ নয়, পরিকল্পিত ভাবে বিবাহ বৈধ নয়, এই হল মোটামুটি অবৈধ বিবাহের কাহিনী, বাকি অন্য আরো কথা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সঠিক জ্ঞান লাভ করার, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।